পরো তোমার প্রভুর নামে, জপ সে নাম শুভ শামে, পরো তোমার প্রভুর নামে, জপ সে নাম শুভ শামে, যার করুণার নেই কসীমা, দয়া ও অসীম, সকল কিছুর মালিক তিনি রব্বুল আলামিন, সকল কিছুর মালিক তিনি রব্বুল আলামিন, পরো তোমার প্রভুর নামে, জপ সে নাম শুভ শামে, পরো তোমার প্রভুর নামে, জপ সে নাম শুভ শামে, যার করুণার নেই কসীমা, দয়া ও অসীম, সকল কিছুর মালিক তিনি রব্বুল আলামিন, সকল কিছুর মালিক তিনি রব্বুল আলামিন, যার দ্বিতীয় আর কেহ নাই, রাত দিন জাগ্রত সদাই, যার দ্বিতীয় আর কেহ নাই, রাত দিন জাগ্রত সদাই, আকাশ বাতাস চন্দ্র তারা সাগর নদী জল ধারা চলছে তার অধীন, সকল কিছুর মালিক তিনি রব্বুল আলামিন, সকল কিছুর মালিক তিনি রব্বুল আলামিন, অন্তরের ওই গহীন কোণে ভাবনা জাগে ক্ষণে ক্ষণে, অন্তরের ওই গহীন কোণে ভাবনা জাগে ক্ষণে ক্ষণে, কি অপরূপ রূপে মায়ায় গড়লে সবই নিবিড় ছোঁয়ায়, হয়ে আসে আসীম, সকল কিছুর মালিক তিনি রব্বুল আলামিন, সকল কিছুর মালিক তিনি রব্বুল আলামিন, সকল কিছুর মালিক তিনি রব্বুল আলামিন, পরো তোমার প্রভুর নামে, জপ সে নাম শুভ শামে, পরো তোমার প্রভুর নামে, জপ সে নাম শুভ শামে, যার করুণার নেই কসীমা, দয়া ও অসীম, সকল কিছুর মালিক তিনি রব্বুল আলামিন, সকল কিছুর মালিক তিনি রব্বুল আলামিন, সকল কিছুর মালিক তিনি রব্বুল আলামিন।